পাগল তুমি কার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি বেনিয়ার ঠিকেদার, জঙ্গল তুমি কার, সরকারি রাইফেল নাকি দলের পাওনাদার, জঙ্গল তুমি কার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি বেনিয়ার ঠিকেদার, জঙ্গল তুমি কার, সরকারি রাইফেল নাকি দলের পাওনাদার, জঙ্গল তুমি কার, বাইরের তাত্ত্বিক নাকি জন্ম সূত্রে চার, জঙ্গল তুমি কার, শাল মহুয়ার ছায়া নাকি পুলিশি বলাৎকার, জঙ্গল তুমি কার, বাইরের তাত্ত্বিক নাকি জন্ম সূত্রে চার, জঙ্গল তুমি কার, শাল মহুয়ার ছায়া নাকি পুলিশি বলাৎকার, জঙ্গল তুমি কার, মুখ বুঝে সব সভা নাকি বিদ্রোহ এইবার, জঙ্গল তুমি কার, মুখ বুঝে সব সভা নাকি বিদ্রোহ এইবার, জঙ্গল তুমি কার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি বেনিয়ার ঠিকেদার, জঙ্গল তুমি কার, সরকারি রাইফেল নাকি দলে পাওনাদার, জঙ্গল তুমি কার, বাইরের তাতে নাকি জন্ম সূত্রে যার, জঙ্গল তুমি কার, শাল মহুয়ার ছায়া নাকি পুলিশি বলাৎকার, জঙ্গল তুমি কার, মুখ বুঝে সব সভা নাকি বিদ্রোহ এইবার, জঙ্গল তুমি কার, মুখ বুঝে সব সভা নাকি বিদ্রোহ এইবার।